আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের বৈঠকে একটি আলোচনা করব যে আলোচনা অন্য জায়গাতে অসম্পূর্ণ থেকে গিয়েছিল, আর সেটা হচ্ছে ফতোয়াবাজি। ফতোয়াবাজ অনেক লোক আছে, আলেম না হয়েও ফতোয়া দেয়, বাংলা বই পড়েও ফতোয়া দেয়, না জেনে ফতোয়া দেয়, আন্দাজেই আল্লাহর নামে শরীয়তের কথা বলে, আল্লাহ বলেছেন বলে চালিয়ে দেয়, আল্লাহ রসুল বলেছেন বলে চালিয়ে দেয়, এমন লোকদের ফতোয়াবাজি করা বৈধ নয় এবং কত বড় গুনাহ সে সম্পর্কে বহু দলিল কোরআন মাজিদে এসেছে এবং হাদিসেও এসেছে। আমরা ধীরে ধীরে সেই আলোচনা করব ইনশাআল্লাহ। বিনা ইলমে ফতোয়া দেওয়া, বিনা ইলমে কিছু বলা জায়েজ না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন জিনিসের পেছনে পড়ো না যার সম্পর্কে তোমার জ্ঞান নেই। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমাদের এই কান বা শ্রবণ শক্তি, এই দৃষ্টিশক্তি এবং হৃদয় সম্পর্কে কাল কেয়ামতে জিজ্ঞাসা করা হবে, কাল কেয়ামতে জিজ্ঞাসা করা হবে, ছাড়া হবে না, ছাড়া হবে না, প্রশ্ন করা হবে, কানে কি শুনেছিলে, চোখে কি দেখেছিলে, হৃদয়ে কি বুঝেছিলে। আর প্রথমেই বলা হয়েছে যে এমন বিষয়ে পিছনে পড়ো না যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা সূরা আরাফে 33 নম্বর আয়াতে বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, হে নবী বলো আল্লাহ তাআলা হারাম করেছেন বা আমার রব হারাম করেছেন ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপন অথবা প্রকাশ্য, ওয়াল বাগিয়া ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, এবং পাপাচারিতাকে এবং অন্যায় বিদ্রোহকে, আর আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করো, শিরিক করাকে হারাম করেছেন যে বিষয়ে তোমাদের কোন দলিল নেই, আল্লাহ তাআলা কোন দলিল অবতীর্ণ করেননি, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর আল্লাহ সম্বন্ধে এমন কথা বলাকে হারাম করেছেন যা তোমরা জানো না। তাহলে না জেনে আল্লাহ সম্পর্কে কোনো কথা বলা হারাম। এখানে চারটা জিনিস একসঙ্গে হারাম করা হয়েছে। প্রথমত কি, যে অশ্লীলতা, যে কোন অশ্লীলতা প্রকাশ্য হোক গুপ্ত হোক হারাম করেছেন, শিরক ও কুফরিকে হারাম করেছেন, আর শিরক হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে করা কাজ। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকলে কোন মুশরিক শিরক করত না, আল্লাহর মর্যাদা যদি সম্পর্কে সঠিক জ্ঞান থাকত তাহলে কোন মুশরিক শিরিক করত না। তাদের মন নিচ, আল্লাহর মর্যাদা ছোট, এই জন্য তারা গায়রুল্লাহর কাছে যায়, স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির কাছে কেন যায়, স্রষ্টার মর্যাদা তারা বুঝে না, তার অধিকার সম্পূর্ণরূপে বুঝতে পারে না বলে তারা শিরিক করে। আর একটা হল কি, পাপাচারিতা, পাপ করে কেন মানুষ, না জেনে করে, আল্লাহ সম্পর্কে ধারণা থাকে না বলে করে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ শাস্তি দেবেন, এই শাস্তি সম্পর্কে ধারণা থাকে না, অনেকে জাহান্নামকে পূর্ণরূপে বিশ্বাস করে না, অনেকে কবরের আজাবকে পূর্ণরূপে বিশ্বাস করে না বলে পাপ করে। আল্লাহ করিম, অনেকে ভাবে কি যে আল্লাহ করিম, কিন্তু আল্লাহ করিম হলেও আল্লাহ কাহার তো, যেমন করিম তিনি তেমনি কাহারও, অতএব শাস্তিকে ভয় নেই কেন। আর শেষ কথা হল যে তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো না যা তোমরা জানো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো বলেছেন ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিনা ইলমে বিতণ্ডা করে আর প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। তার মানে বোঝা গেল কি, আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে জ্ঞান নেই, কার অনুসরণ হয়, শয়তানের অনুসরণ হয়। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফা আন্নাহু ইউদিল্লুহু এটা লিখে দেওয়া হয়েছে, যে ব্যক্তি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাকে ভ্রষ্ট করবে, ওয়াহদিহি ইলা আযাবি সাঈদ, তাকে জাহান্নামের দিকে রাস্তা দেখাবে। সূরা হজ 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওই সূরাতে 8 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমি ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে বিনা ইলমে, বিনা হিদায়াতে, আর না কোনো স্পষ্ট কিতাবে, কিতাবে নেই, হাদিসে নেই, তার যুক্তিতে নেই, কোন জ্ঞান নেই, আর তর্ক করছে। তাতে আবার তাতে অহংকার, অহংকারের সাথে আপনার তর্ক করছে, ওলামার সাথে তর্ক করছে অহংকারের সাথে, আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার জন্য, লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, ওয়ানুযীকুহু ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন আমি ভোগ করাব, আস্বাদন করাব আযাব আল হারিক, জাহান্নামের আগুন। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, এ হচ্ছে তোমার সেই ফল যা তোমার তুমি করেছিলে দুনিয়ার বুকে, ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করেন না, বরং বান্দা যা করে তারই প্রতিফল তাকে ভোগান। সূরা হজ 8-10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিনা দলিলে তাদের কাছে এসেছে এমন কোন দলিলে তর্ক করে, আল্লাহর আয়াত নিয়ে তর্ক করে, তাদের কাছে কোনো জ্ঞান নেই, তর্ক করে, কাবুরা মাক্তানা ইনদাল্লাহ, আল্লাহর নিকট খুবই বড় ক্রোধজনক, ওয়া ইনদাল্লাযীনা আমানু, আর ইমানদারদের কাছে এ হচ্ছে ভীষণ ক্রোধজনক। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারা আল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা, কিয়ামতের দিনে দেখবে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছিল তাদের চেহারা কালো হয়ে গেছে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য জাহান্নাম কি ঠিকানা নয়? নিশ্চয়ই অহংকারীদের ঠিকানা কথা জাহান্নাম, এই অহংকারী যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছিল। আল্লাহ তাআলা আরো বলছেন, উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, লক্ষ্য করো ওরা কিভাবে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, ওয়া কাফা বিহি ইসমাম মুবিনা, আর স্পষ্ট গুনাহ হওয়ার জন্য যথেষ্ট, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা স্পষ্ট বরং বিশাল গুনাহ, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললে। আল্লাহ অন্য জায়গায় বলছে, ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে সীমালঙ্ঘনকারী, তারাই হচ্ছে অত্যাচারী। আল্লাহ আরো বলছেন, কুল ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, বলো হে নবী, বলো যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা সফল হবে না। তারা আবার সফল হয়, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলে তো কিছু বিশাল বিশাল তার শাস্তি আছে, জাহান্নাম আছে, তারা কোনোদিন সফল হবে না। ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, মিথ্যা আরোপ করা কাদের স্বভাব? তাদের স্বভাব যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর ওরাই হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যুক। আল্লাহ বলছেন, আর ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার থেকে বড় জালেম কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। ওয়া ইয়াকুলু লাশহাদু, সাক্ষীরা বলবে, হা উলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, ওরা যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছিল, আলা লানাতুল্লাহি আলাল জালিমিন, এদের উপরে লানত জালেমেরা, অতএব জালেমদের উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিয়াফতারু আলাল্লাহিল কাযিব লিতাফতারু আলাল্লাহিল কাযিব, তোমরা তোমাদের জবান, তোমাদের জিহ্বা, তোমাদের মুখ বলছে মিথ্যা আরোপ করে, বলছে এটা হালাল এটা হারাম, বিনা দলিলে এটা হালাল এটা হারাম। আপনারা ফতোয়া শুনবেন অনেকেই, এক জায়গায় বসে ভাত খাচ্ছে, ভাত খেতে খেতে পেপসি ছিল, পেপসি খেতে যাচ্ছে, বলছে হুজুর এটা কি হালাল? এটা তো হারাম, পেপসি খাওয়া হারাম। আলাদ তো আমরা বলছি ফেঁকে বললো আপনাকে হারাম। তো বলছে হ্যাঁ আলেম ওলামারা আপনারাই প্রচার করেন হারাম, না আমরা তো বলি না হারাম। হারাম হওয়ার জন্য স্পষ্ট দলিল চাই, যে কোনো ইবাদত করা হারাম, যে কোনো ইবাদত করা হারাম যতক্ষণ না তার দলিল পাওয়া গেছে, দলিল পাওয়া গেলে তা করা বৈধ। আর খাওয়া দাওয়া লিবাস পোশাক, যে কোনো খাওয়া দাওয়া লিবাস পোশাক হালাল, এর উল্টো, যতক্ষণ না তার হারাম হওয়ার দলিল পাওয়া গেছে। এখন আপনি বিনা দলিলে যদি হারাম বলেন তো কঠিন ব্যাপার, আপনি বলুন দলিল কি, বলুন হারাম। হ্যাঁ এটা ইহুদি কোম্পানি, ঠিক আছে ইহুদি কোম্পানি হলে আপনি খেন না, এটা না খাওয়া ভালো, কিন্তু আপনি হারাম বলবেন কি করে? ইহুদি কোম্পানির গাড়ি চড়ছেন, ইহুদি কোম্পানির কম্পিউটার ব্যবহার করছেন, ক্যামেরা ব্যবহার করছেন, মোবাইল ব্যবহার করছেন, এগুলো কি তাহলে? তাহলে সবই হারাম, দুনিয়াতে চলেন না তাহলে। প্লেন চড়ছেন, হ্যাঁ ইহুদি নাসারাদের তৈরি, সবই হারাম। হারাম বলে দিলে তো হবে না, হারাম বলার একটা সীমা, দলিল থাকতে হবে। দলিল থাকলে আপনি বলুন হারাম, সমস্যা নেই, বাস ফতোয়া দিয়ে দিল। ইন্টারনেটে আছে, ইন্টারনেটে আছে, ইন্টারনেট থেকে ফতোয়া আপনি জানিয়ে দিলেন, একজন আলেম পেপসি খেতে যাচ্ছে তাকে বলছে হারাম, মানে আলেমের ওপরে সে, আমাদের বাংলাতে বলে খোদার ওপর খোদকারী, এসব ঠিক না কথা, তবুও একজন আলেমকে এইভাবে চোখে আঙ্গুল দিয়ে বলছে এটা হারাম, এটা কেন খাচ্ছেন? দলিল নিয়ে আসুন, আপনারাই বলেন, ঘুরে আবার আমাদের ওপরে। আল্লাহুল মুস্তাআন। ফতোয়াবাজি একেই বলে ফতোয়াবাজি। মোট কথা হচ্ছে কি, যে মুখে এলো বলে বলে দিলাম, আর বলতে পয়সা লাগে না, আমাদের বলে না মুখে বলতে পয়সা লাগে না, এই জন্য লোকে কথা বলে, বলতে পয়সা লাগে না, বলে দিল হারাম। তো এইভাবে একটু আগেই আপনারা বাদশার কাছ থেকে শুনছিলেন, বাদশা বলছিল যে কে বললো সালাম দেওয়াতে হাত দিতে, হ্যাঁ কে বললো সালাম বলতে গিয়ে হাত ইশারা করতে নাই, কে বললো জানি না, বাদশা জানে কি জানে না যে সালাম দিতে গিয়ে হাতের ইশারা করতে হয় না, হাতের ইশারা করা জায়েজ না, হাদিসে নিষেধ এসেছে যে সালাম দাও মুখে, হাতের ইশারা করবে না, তবে হ্যাঁ দূরে আছে তোমার শব্দ পৌঁছতে পারবে না, কিংবা কাছে আছে কাঁচের ভিতরে, যেমন এখানে দেখা যাচ্ছে, আর কাঁচ লাগানো আছে, কাঁচের বাইরে একটা লোক সালাম দিচ্ছে আপনাকে, শুনতে পাবেন না, তখন আপনি ইশারা করে বলুন সালাম আলাইকুম, সমস্যা নেই। কিন্তু যদি সামনাসামনি আছেন তাহলে পরে শুধু মুখে বলুন সালাম আলাইকুম, তারপর হাত বাড়িয়ে মোসাফা করুন, হাতের ইশারা করা যাবে না, কারণ হাতের ইশারা হচ্ছে কাদের, ওদের, কিন্তু আমাদের সেটা করা যাবে না, ওলামারা বলছেন। তবে হাতের ইশারা সেখানে করা যাবে যদি কেউ কাঁচের আড়ালে থাকে কিংবা দূরে থাকে, তাকে হাতের ইশারা করতে হবে, কিন্তু তার সাথে মুখে বলতে হবে আসসালামু আলাইকুম, শুধু ইশারা না, সালাম আলাইকুম বলে হাতের ইশারা করা জায়েজ। তো যাই হোক, হঠাৎ করে না জেনে, দলিল না জেনে তর্ক করা উচিত না, কাউকে হালাল কাউকে হারাম বলা উচিত না, এটা বিদআত, এটা হারাম। আপনি যদি না জানেন তাহলে খবরদার বলবেন না, বরং কি বলতে হবে সে কথা পরে আপনাদেরকে বলছি। লেতাফতারু আলাল্লাহিল কাযিব, এতে কি হয়, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ হয়। ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কোনদিন সফল হবে না। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া কালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবি'উ সাবিলানা ওয়ালনাহমিল খাতায়াকুম ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাইয়। কিছু লোক আছে যারা অনুসারীদেরকে বলে, আরে আমার কথা শোনো, আমার ফতোয়া নাও, তোমাদের কি যা হবে আমি বহন করবো, কেয়ামতে ক্ষমতা আছে। এক জায়গাতে ঝগড়া হলো, এক জামাতে ঝগড়া হলো, কাল ঈদ না ঈদ নয়, চাঁদ দেখা যায়নি, অমুক জায়গায় চাঁদ দেখা গেছে, ওখানকার চাঁদে ঈদ হবে না হবে না, সৌদিয়ার সাথে এখন অনেক ঈদ করছে, অনেক স্থানীয়, যাই হোক এইসব ঝগড়া ঝামেলা, এইভাবে দুটো একই জামাতের ভিতরে তর্ক হচ্ছে, তখন একজন আলেম বলছেন কি, আমি বলছি কাল ঈদ হবে, যদি গুনাহ হয় তো আমার হবে, তোমরা চলো কালকে ঈদে নামাজ পড়ব, এরকম বলা ঠিক পারবে, বহন করতে পারবে? এমনিতে আছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কোন পাপি অন্যের ভার বহন করবে না, অন্যের পাপের ভার কেউ বহন করবে না, ছেলে পা বাপ যদি গুনাহ করে যায় ছেলে বহন করবে না? তবে হ্যাঁ, যদি ছেলের পাপ যে ঘটছে সেই ঘটার কারণ যদি বাপ হয়ে থাকে তো এই কারণ স্বরূপ পাপ হবে, এই পাপের অংশ না। যেমন কথা জেনে বলি, ছেলে ব্যভিচার করছে, ব্যভিচার করার একটা কারণ হলো তার বিয়ে না দেওয়া। বাপ বিভিন্ন জায়গাতে আপনার আপনারা কি বলেন ওই যে প্রথম সম্বন্ধ করতে যায় ওটাকে কি করতে যাওয়া বলে, নব সম্বন্ধ বা নব সম্বন্ধ করতে যাওয়া। পঁচিশটা ৩০টা ঘর খাওয়া হয়ে গেল, বউ দেখতে যাওয়া হয়ে গেল, পঁচিশ ৩০টা মেয়ে দেখা হয়ে গেল, এখনো পর্যন্ত বউ পছন্দ হলো না। কেন? বউ পছন্দ হলে টাকা পছন্দ হয় না, যৌতুক পছন্দ হয় না, বলে ছেলের বিয়ে হয় না। ছেলের বয়স বেড়ে যাচ্ছে আর ছেলে তলায় তলায় কি করছে, ব্যভিচার করছে। ব্যভিচার করার ফলে গোনা হবে না? হবে না, বিশাল গোনা, কাবিরা গোনা। আর এই কাবিরা গোনার জন্য বাপের গোনা হবে না? হবে না। ব্যভিচার করার গোনা হবে না, কারণ ব্যভিচার করার যে একটা কারণ আছে সেই কারণটা ঘটাচ্ছে কে, বাবা। এই জন্য বাবার গোনা হবে, এই নয় যে ব্যভিচারের গোনা হবে, বাবার ব্যভিচারের গোনা হবে না। ব্যভিচার করার যে কারণ সেই কারণটা ঘটাচ্ছে বাবা, আর সেই জন্য বাপের একটা গোনা হবে। সুতরাং কেউ কারো ভার বহন করতে পারবে না। কাল কেয়ামতের দিনে আপনারা জানেন প্রত্যেক মানুষ নাফসি নাফসি, নবীরা পর্যন্ত নাফসি নাফসি, তোমার জন্য কি চিন্তা করবে? বলছে কি, আমার কথা শোনো, কাল কেয়ামতে যদি ভুল হয় তো আমি বহন করবো। সুবহানাল্লাহ, কত বড় স্পর্ধা, একে বলে স্পর্ধা। এরকম কোন মানুষ কোন ইমানদার বলতে পারে না, ভাই সবাই নিজে নিজে ব্যস্ত, তোমাকে আমি কি করে বহন করবো, খবরদার না। আর এক শ্রেণীর মানুষ আছে, আমার হাতে বায়াত করো কেয়ামতের দিনে পার করে দেবো, তাই না? ওই যে গরুর লেজ ধরলে পার হয়ে যাবে, ভালো টাকা তাজা কোরবানি দাও, তো ওদেরকে কোরবানি দিতে পার হবেন। আর এমনি নজর নিয়াজ পেশ করে তার আপনি খেয়াল রাখবেন বা সে আপনার খেয়াল রাখবে, আপনার হাত ধরে নিয়ে যাবে, এসব খবরদার এরকম আশা করবেন না। কেউ কাউকে বহন করতে পারবে না, বরং যারা আল্লাহর অলি হবে প্রকৃত অলি, মুশরিককে লাথি মেরে জাহান্নামে, কারণ আল্লাহ তাআলা চান সে জাহান্নামে যাক, অতএব সে কোনোদিন চাইবে না যে সে জান্নাতে যাক। যে আল্লাহর প্রকৃত অলি হবে সে কোনোদিন চাইবে না, আর সে আপনার ভার বহন করবে না, সুপারিশ করবেন, সুপারিশের কথা আছে। আর সুপারিশ সেটা কার অনুমতিতে হবে, কার ইচ্ছাতে হবে? আল্লাহ তাআলার ইচ্ছাতে। গুনার ভার বহন করবে না, গুনাহ নেবে না কেউ। সুতরাং এই যে কাফেররা বলে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো, বল নাহমিল খাতায়াকুম, তোমাদের গুনার ভার আমরা নব, ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই। আল্লাহ বলছেন ওরা ওদের গুনার ভার কিছুই নিতে পারবে না, ইন্নাহুম লা কাযিবুন, ওরা মিথ্যাবাদী, মিথ্যা বলছে ওরা। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, তারা নিজেদের গুনার ভার বহন করবে আর তার সাথে ওদেরও গুনার ভার বহন করবে। এটা বা কি হতা, দুরকম কথা হয়ে গেল, পরস্পর বিরোধী কথা হল। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, আর কিয়ামতের দিনে তারা যে মিথ্যা আরোপ করত তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেটা কি, কিসের গোনা? এদের কারণে ওরা ভ্রষ্ট হয়েছিল, এদের ফতোয়া দেওয়ার ফলে ওরা ভ্রষ্ট। তার মানে এরা বলল কি, তোমরা পাপ করো, তোমাদের পাপ আমরা বহন করব, যে এদের কথা মতো ওরা পাপ করতে শুরু করলো। যখন পাপ শুরু করলো তো পাপের কারণটা কে? এই মুফতিরা। এই জন্য এই মুফতিরা কাল কেয়ামতের মাঠে একটা বোঝা বহন করবে, নিজেদের বোঝা বহন করবে আর তাদের কারণে যে বোঝা সৃষ্টি হচ্ছে সেই বোঝাও বহন করবে। আল্লাহ তাআলা বলছেন লিয়াহমিলু আওজারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, তারা নিজেদের বোঝা পরিপূর্ণ রূপে বহন করবে কিয়ামতের দিনে। ওয়া মিন আওজারিল্লাযিনা ইয়ুদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর তাদেরও বোঝা বহন করবে যাদেরকে বিনা ইলমে ফতোয়া দিয়েছিল, বিনা ইলমে ভ্রষ্ট করেছিল, তাদেরও বোঝা কাল কিয়ামতে বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, তারা যা বহন করবে তা কত বিকৃষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, মান উফতিয়া বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহ, যে ব্যক্তিকে বিনা ইলমে ফতোয়া দেওয়া হবে তার গুনার ভার কে বহন করবে? যে সেই মুফতি, কারণ সে অজান্তে করেছে। আমাকে হুজুর বলেছেন এই জন্য যারা বলেন যে হুজুর আমরা কি করব, আপনা কি করব বলে হয়রান হলে হবে না। আপনি যে হুজুরকে বড় মনে করেন তার ফতোয়া নেন, খালাস। যদি ভুল হয় তো সে হুজুর বহন করবে, আপনার দোষ নেই। পাবলিকের দোষ আছে? পাবলিকের দোষ নেই। কিন্তু পাবলিকের দোষটা কিসের? যে একজনকে হুজুর রূপে ধরে থাকা, যে আমার গ্রামের হুজুর যা জানেন তা কেউ জানে না, আমার আব্বা জান যা জানেন তা কেউ জানে না, আমার দাদা হুজুর যা জানেন তা কেউ জানে না, আমার চাচা হুজুর যা জানেন তা কেউ জানে না। না গো, আমাদের গ্রামের আলেম, আমাদের গ্রামের ইমাম যা জানে অন্য কেউ জানে না। এই একজনকে ধরে থাকলে পরে তার শাস্তি কালকে আমাকে তাকে দেওয়া হবে, যেহেতু সে একজনের লেজুর ধরে বসে আছে, জ্ঞান খাটিয়ে দেখল না যে কে বলো, কে ভালো, কাকে ইমাম মানলে, কার কথা শুনলে পরে আমি সত্যপক্ষে সঠিক দলিলটা, সঠিক জিনিসটা জানতে পারব। অনেক মানুষ আছে ফতোয়া জিজ্ঞেস করে, একটা ফতোয়া জিজ্ঞেস করলো, তার মনের ভেতরে আছে কি যে এটা হালাল। এবার আমাকে জিজ্ঞেস করলো, হুজুর এটা কি? আমি বললাম হারাম, হলো না। তখন আবার হেলালকে জিজ্ঞেস করলো, হুজুর এটা কি? তখন সে বলল হারাম, হলো না। যে কোন রকম ভাবে হালাল বলল, হ্যাঁ ঠিক আছে, এরকম হয় না? হয় না। হ্যাঁ, যে মনের মতো ফতোয়া যে দেবে সেই হুজুর ঠিক আছে না। তাহলে কোন ফতোয়াটা, কার ফতোয়াটা নিতে হবে? যে ফতোয়া কোরআন ও সুন্নাহর দলিলের ভিত্তিতে দেওয়া হয়, বলিষ্ঠ কোরআন সুন্নাহ বলিষ্ঠ ফতোয়া, সেই ফতোয়াটা আপনি নেবেন। এ নয় যেটা মন মতো হলো সেটা গ্রহণ করব, আর যেটা মন মতো নয় সেটা গ্রহণ করব না। সুতরাং এরা হচ্ছে আসহাবে হাওয়া। আফা রাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, মানে নিজের খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নেয়, খেয়াল খুশি যেটা সেটা গ্রহণ করে, আর যেটা মন হয় না সেটা গ্রহণ করে না, মনঃপুত হয় না গ্রহণ করে না, এরকম অবস্থা। কিন্তু যদি মুফতি ভুল করে ফতোয়া দেয়, আপনি যদি মনে করেন যে এনেই বড় মুফতি, কার ফতোয়া মানতে হবে? আল্লাহ তাআলা কার ফতোয়া মানতে বলেছেন? হাবাশির ইবাদ, আমার বান্দাকে সুসংবাদ, বান্দাদেরকে সুসংবাদ দাও। কাদেরকে? কোন বান্দাদেরকে? আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, এখানে ওখানে বহু রকম কথা শোনে, পরস্পর বিরোধী, এ বলে হ্যাঁ, ও বলে না, ও বলে হালাল, ও বলে হারাম, ও বলে সুন্নাত, ও বলে বিদাত ইত্যাদি, কার কথা মানবো হুজুর? যদি তুমি জ্ঞানী হও, যদি তুমি উদার হও, তাহলে শোনো, আল্লাহ তাআলা বলছেন ফায়াত্তাবিউনা আহসানা। আহসান মানে কি? আহসান মানে সুন্দর নয়, ভালো নয়। হাসান মানে ভালো, হাসান মানে সুন্দর, কিন্তু আহসান মানে কি? সবচেয়ে ভালো। বহু কথা শুনলে, এই এতগুলো কথার মধ্যে সব থেকে সুন্দর কথা, সব থেকে ভালো কথা কার? তারটা মানো। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়ত করেন, পথ দেখান। উলাইকা হুম উলুল আলবাব, তারাই হচ্ছে জ্ঞানী। আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট, আপনি জ্ঞানী তখনই হবেন যখন সুন্দর, সবচেয়ে সুন্দর কথা, সব থেকে ভালো কথার আপনি অনুসরণ করবেন। এ নয় যে অমক হুজুর বলেছেন বলে ওইটা অনুকরণ করব, তা না, বরং অমক হুজুরের কথাটা সুন্দর বলে, সবচেয়ে সুন্দর বলে তার অনুসরণ করব। এই হলো জ্ঞানী লোকের কাজ। কোন একটা ব্যক্তি পূজা করবে না, কোন একটা ব্যক্তির পূজা করবে না, বরং যেখানে ভালো কথা পাবে সেখানেই গ্রহণ করে নেবে। এমন কি নর্দমাতে যদি স্বর্ণ পড়ে থাকে, সেখান থেকে তুলে নেওয়া কার কাজ? জ্ঞানী মানুষের কাজ। আর বোকা মানুষের কাজ, দূর নর্দমাতে পড়ে আছে, দূর পায়খানাতে পড়ে আছে, দূর গোবরে পড়ে আছে, নোংরা ওটা না, বরং যেটা কোরআন হাদিসের মোতাবেক পাবে, বলিষ্ঠ পাবে, সেইটাকে গ্রহণ করো। আর সব থেকে বলিষ্ঠ কথা, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে ভালো কথা কোনটা? যেটা কোরআন ও সহি হাদিসের মোতাবেক হয়, কোরআন ও সহি হাদিসের অনুসারী হয়। এ নয় যে অমুক মজাবে বা অমুক আলেম বলেছে বলে, না, ব্যক্তি দেখে হক চেনো না, বরং হক দেখে ব্যক্তি চেনো। খবরদার, ব্যক্তি দেখে হক চিনবেন না। যে অমুক লোক বলেছে তাহলে ঠিক আছে, এটা কার জন্য বলা হবে? কার জন্য বলা হবে? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এলেন, লোকেদের মাঝে হইচই হল, সব কেউ হাসি, কেউ হাসি হাসি উড়াচ্ছে, কেউ ব্যঙ্গ করছে, কেউ ঠাট্টা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলে একজন বলে, তুমি কি শুনেছ তোমার সাথে কি বলছে? বলছে কি বলছে উনি? উনি নাকি এক রাতের ভিতরেই জেরুজালেম গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন। অথচ আমরা উটের পিঠে গেলে কত ছমাসের পথ থেকে বয়ে রয়ে বসে উঠে বসে যেতে হয়, সেখান থেকে বলছে এক রাতে ফিরে এসেছে, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি উনি বলেছেন তাহলে এটা সত্য। যদি উনি বলেছেন, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ যদি বলে থাকেন এই কথা তাহলে অবশ্যই সত্য, এই জন্য তার নাম সিদ্দিক, তাই না? দেখছেন, চোখ বন্ধ করে কার অনুকরণ করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি ছাড়া অন্য কোন ব্যক্তি নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কবরের দিকে ইঙ্গিত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের দিকে ইঙ্গিত করে বলছেন, প্রত্যেকের কথা প্রত্যাখ্যানযোগ্য গ্রহণযোগ্য, খালি এই কবরওয়ালার নয়। এই কবরওয়ালা যা বলেছেন কোন উপায় নেই, মানতেই হবে, বাকি আপনার আমার কথা গ্রহণযোগ্য আছে প্রত্যাখ্যানযোগ্য আছে। এখন যদি আপনি বলেন, না আমার হুজুর যা বলেছেন এনার থেকে বড় হুজুর আর নেই, ইনি এনার সব কথাই ঠিক, তবে তাহলে আপনার যে বড় হুজুর আছে তিনি বলছেন যে আমার হুজুরে বড় হুজুরের কথা ঠিক আর ওনার হ্যাঁ এনার না, তাহলে দুটো কি করে ঠিক হয়? দুই আর দুই চার আর দুই আর দুই পাঁচ দুটি হয় নাকি? না, দুই আর দুই চারই হবে, হক তো একটাই। কেন উনার বড় হুজুর আর আপনার বড় হুজুরের মধ্যে সংঘর্ষ হলো, তাহলে কারটা ঠিক হবে? আহসানা ফায়াত্তাবিউনা আহসানা, এ নয় যে একজনের লেজুর ধরে বসে থাকবো, একজনের তাকলিদ করব, একজনের অন্ধ অনুকরণ করব, না অন্ধ অনুকরণ জায়েজ না, বরং যারটা দেখবেন যে দলিল পুষ্ট, দলিল দিয়ে বলিষ্ঠ, তার কথাটা গ্রহণ করবেন, তাহলে আপনি হচ্ছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, হেদায়েত পাবেন। তাহলে আল্লাহ কাছে হেদায়েত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তাদেরই জ্ঞান আছে, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট, আপনি জ্ঞানী মানুষ যদি আপনি এইভাবে মুফতিদের ফতোয়া নিয়ে চলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে তুমি তোমার নিজের বিবেকের কাছে ফতোয়া জিজ্ঞেস করো, ইস্তাফতি কালবাক ওয়াই নাফতাক আল মুফতুন, তুমি নিজের বিবেককে ফতোয়া জিজ্ঞেস করো, যদিও অনেক মুফতি তোমাকে ফতোয়া দিয়েছে। তাহলে বোঝা গেল যে আপনি যখন মুফতিদের কাছ থেকে বিভিন্ন রকমের ফতোয়া পাবেন, তখন কোন ফতোয়াটা গ্রহণ করবেন, আপনার বিবেক দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি বিচার করবেন যে কোনটা আহসান। সবগুলো হাসান, কিন্তু আহসান কোনটা, সেটাকে গ্রহণ করবেন, তাহলে আপনি হবেন জ্ঞানী মানুষ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা ইলমকে ছিনিয়ে নেবেন না, মানে বান্দার কাছ থেকে, বান্দাদের কাছ থেকে, বান্দাদের কাছ থেকে, বান্দাদের মধ্যে ওলামা আছে তাই না, সবাই তো আলেম হতে পারে না, তাদের মধ্যে বাছাই করা ওলামা আছে, তো বান্দাদের কাছ থেকে ইলমকে, ইলম কোন ইলম? কোরআন ও হাদিসের ইলম, এই ইলমকে ছিনিয়ে নেবেন না। কি করবেন? ইনতাযিউহু মিনাল ইবাদ, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদেরকে তুলে নিয়ে ইলম তুলে নেবেন। বড় বড় আলেম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, দেখবেন বড় আলেমই নেই, আলেমই নেই, তখন মানুষেরা কি করবে? হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, দেখা যাবে যে আলেম নেই, তখন কি হবে? ইত্তাখাযান নাস রুআসান জুহালা, তখন মানুষরা জাহেলদেরকে নেতা বানাবে, এখন আলেম নেই কি করব, তাদেরই মধ্যে যে হবে তাকে নেতা বানিয়ে দিল, অথচ সে আলেম নয়, তখন তারা কি করবে? নেতা হলেই তো আপনাকে জিজ্ঞেস করবে, ফাসুয়েলু ফাফতাও বিগাইরি ইলম, তাদেরকে জিজ্ঞাসা করা হবে ফতোয়া, আর তারা বিনা ইলমে ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও ভ্রষ্ট হবে অপরকেও ভ্রষ্ট করবে। আপনি এখন নেতা হয়ে আপনি কোন ইলম শিক্ষা করেননি, কোরআন হাদিসের কোন জ্ঞান নেই, এমন কি লিখছে মানে ভাই আপনার জামাতে কে কে যাবেন, নাম লিখান, নাম লেখানো হচ্ছে জিল্লুর রহমান একজনের নাম, তো জিল্লুর রহমানটা লিখছে যা দিয়ে, যে দিয়ে, জিল্লুর রহমান, চিন্তা করতে পারেন, এমন লোক সে হচ্ছে জামাতের আমির, নাম লিখাচ্ছে তো জিল্লুর রহমান লিখছে যে দিয়ে, এই লোক যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয় একে, এ ফতোয়া কি দেবে, কি ফতোয়া দেবে? এদের মধ্যে এমনও লোক আছে যারা জাহেলকে নেতা বানিয়ে নেয়, জাহেলকে নেতা বানিয়ে নিয়ে তারা দাওয়াতের কাজ করে, আর দাওয়াতের কাজ করতে গিয়ে নিজেরা ভ্রষ্ট হয় এবং অপরকে ভ্রষ্ট করে। এই জামাতেরই কথা এক ভাই আমাকে বললেন যে মসজিদে বসে খুব কাঁদছে বেচারি, খুব কাঁদছে। তো পাশের একজন ভাই জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? লোকটা দাড়ি ছিল না, দাড়িহীন লোক, কাঁদছে বেচারি, জামাতে গেছে জামাতি। তারপর জিজ্ঞাসা করা হলো যে আপনি কাঁদছেন কেন? বলছে, ভাই একটু আগে আমি নখ কাটলাম, কিন্তু আল্লাহর নবীর সুন্নত জানতে পারলাম না যে কোন নখটা আগে কাটতে হবে। আমি আন্দাজেই কাটলাম, ভাবলাম সুন্নত হলো কি না, তাই আমি আফসোস করে কাঁদছি। সত্য ঘটনা। আপনারা জানেন সুন্নত কি? নখ কোনটা কাটতে হবে আগে? সুন্নত কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নখটা আগে কেটেছেন কোন প্রমাণ নেই, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় কাজ ডান দিয়ে শুরু করতেন। অতএব ডান দিয়ে শুরু করুন, ডান হাত দিয়ে ডান দিক থেকে শুরু করুন। ডান এইটা হবে না এটা হবে, বুড়ো আঙ্গুল আগে হবে না কোড়ে আঙ্গুল আগে হবে? হ্যাঁ, বুঝতে পারছেন? সুন্নত যদি হয় তো ডান দিক থেকে হবে, তাই না? ও বেচারি কাঁদছে, কেন কাঁদছে? যে আমি নখ কাটার সময় সুন্নত জানতে পারলাম না, আর যখন সে দাড়ি কাটে তখন সুন্নতটা তার খেয়াল থাকে না। তুমি দাড়ি কাটলে কেন তখন সুন্নত খেয়াল থাকে না? তখন তোকে কান্না করো না যে আমি দাড়ি কাটলাম, আল্লাহর নবী সুন্নত যেটা ওয়াজিব। তো মানুষের মধ্যে এরকমও হয়, তো এরা কিন্তু নেতা বানিয়ে নেয় কাদেরকে? জাহেলদেরকে। ফলে জাহেলরা যে ফতোয়া দেয়, সেই ফতোয়া জাহেলদের ফতোয়া অবশ্য আমি আগামীতে বলবো আপনাদেরকে। বিভিন্ন রকম জাহেলের ফতোয়া আছে, জাহেলদের ফতোয়া। ওই যেমন ধরুন, হুকো খাওয়া হালাল না হারাম বাসা? হুকো খাওয়া হালাল না হারাম? হুকো খাওয়ায়, যে হুকো খায় না, টানে, ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই খায়, এটা হালাল না হারাম? যদি হারাম বলেন তার দলিল চাই, বলে দলিল আছে। আর যদি বলেন যে না এটা হালাল, তাহলে আপনি চট করে বলবেন আল হাক্কা তোমার হাক্কা, কোরআনে বলছে হুকো খা। এ হচ্ছে জাহেলদের দলিল, তাই না? একজন জিকির করছে এক জায়গাতে, খানকাতে জিকির হচ্ছে, নেচে নেচে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব নাচছে জিকির করছে। একজন আপনাদের মতো একটা লোক, যাই মিয়া নেচে নেচে জিকির করছো কেন, এরকম জিকির করা হারাম? বলছে, আরে কোরআনে আছে নেচে জিকির করা, তুমি বলছো হারাম। কোথায় আছে? ওই যে কুলাউ জোবে রাবি নাসে মালিকি নাসে ইলাহি নাসে, তোমার নাচ। এ হচ্ছে জাহেলদের দলিল। এক গ্রামে মানে কি হলো, এশার নামাজ, এশার নামাজ, আর গ্রীষ্মের দিন, ভিতরে গরম বাইরে ঠান্ডা একটু, মোটামুটি বাইরে সিমেন্টের মেঝে আছে। তো একদল বলছে, গো ইমাম সাহেব বাইরে নামাজ পড়ো। তো একদল বলছে, না ভিতরে পড়ো। একজন গোড়াপন্থী লোক, সে বলছে, বাইরে পড়ো কিন্তু চাটাই বিছাও, চাটাই বিছিয়ে নামাজ পড়তে হবে। বলছে, না না চাটাই বিছাইতে হবে না, এই সিমেন্ট তো ঠান্ডা, মানে হালকা হালকা বাতাসে সিমেন্টটা ঠান্ডা হয়ে গেছে, বা বৃষ্টি হয়েছিল সিমেন্ট ঠান্ডা হয়ে গেছে, চাটাই বিছালে তো ভিতরে চাটাই বিছানো আছে। তো বলছে, না চাটাই চাটাই বিছাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ো। দেখছেন আল্লাহ কি বলেছেন? মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ো। আল্লাহ তাআলা এখানে বলছেন, মাকামে ইব্রাহিমকে যখন তাওয়াফ করবে, তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পেছনে দূরে কাঁধে নামাজ পড়ো। কিন্তু এ বলছে কি না, আল্লাহ বলেছেন মাকামে ইব্রাহিমের কি বলে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে। এটা জাহেলি ফতোয়া, সত্য কথা। এক জায়গায় বসে আছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে পাশে একজন, আমি তখন অবশ্য ছাত্র, তো জিজ্ঞেস করছে, হুজুর ছোট কাপ আর বড় কাপের মাঝে পার্থক্য কি? ছোট কাপ আর বড় কাপ, দুটো কাপ আছে না, একটা গোল মতো উপরে দুটো নকতা আর একটা এরকম ছোট কাপ, তো দুটো পার্থক্য কি? তো হুজুর বলছেন, কাউকে জিজ্ঞেস করেন না, সবাই তো জাহেল, জাহেলদের মাঝে আদার বনে শিয়াল রাজা, সে বেচারি চোখ বন্ধ করে বলে দিল, বলছে বড় কাপটা একটু টান দিয়ে পড়তে হবে আর ছোট কাপটা কাপ, বড় কাপটা টান দিয়ে পড়তে হবে কেন? দলিল বলছে, কাফল কুরআনুল মাজিদ। ওয়াল্লাহি সত্য ঘটনা, শুনে হাসি লাগবে যে এমন এমন ফতোয়া। এক আলেম খুব খুশ, সৌদি থেকে গেলাম, গিয়ে যার জায়গারও নাম বলছি না, হুজুরের নাম বলছি না, খুব খুশ, বল জানেন আমি আগামী বছর হজ করতে যাচ্ছি, মাশাআল্লাহ কি ব্যাপার, এত টাকা হয়ে গেল হজ করতে, হজ হয়ে গেছে নাকি? বলছে না অমুক সাহেব আমাকে পাঠাবেন, মাশাআল্লাহ, তাহলে খুব খুশ। কি মনে করেন আপনারা, গরিব মানুষ, 400 না 500 টাকা বেতন, তখন মসজিদে বেতন পায়, সে হজ করতে আসবে, অমুক সাহেব পাঠাবে, হবে কি বলেন আপনারা? হজ হবে না? হবে না। কেন হবে না? নিজের হজটা আগে করতে হবে না? যে ব্যক্তি নিজের হজ আগে করেছে, সে না অপরের নেয়াবত, অপরের প্রতিনিধি হতে পারে। ও বেচারি খুব খুশ। তা আমি বললাম যে ফতোয়া কি বলে, আপনি মশলা জানেন, আপনি মসজিদের ইমাম, অর্থাৎ আপনি জানেন না যে আপনার হজটা হবে না হবে? খুব খুশ হয়ে আছেন যে আগামী বছর হজ করতে যাবেন? বলছি কেন? আপনি জানেন না যে ব্যক্তি অপর তরফ থেকে হজ করবে তাকে নিজের হজ আগে করে থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই তো মুশকিল। এই শ্রেণীর কত ফতোয়া জাহেলরা দিয়ে থাকে, চালিয়ে থাকে। আপনারা সমস্যায় পড়েন, মুরগি জবাই করতে গিয়ে যদি মুরগিটা গলা পার হয়ে যায়, খান্না মুরগির গলা দিয়ে গলাটা ছিন্ন হয়ে গেল, হাঁস মুরগি জবাই করতে গিয়ে গলাটা ছিন্ন হয়ে গেল, সেটা হালাল থাকবে না হারাম, হারাম হবে? এ নিয়েও বড় মুশকিল। কেউ আন্দাজে বলে না এ তো ওদের মতো হয়ে গেল, বলি হয়ে গেল, এটা খাওয়া হবে না। লে বাবা, একটা মুরগির দাম কত? হ্যাঁ, এইভাবে কত রকম জাহেলরা ফতোয়া দিয়ে থাকে, আর সেই ফতোয়া দিয়ে তারা চলে। আপনি বলতে যান তখন বলবে দেখো এরা আমাদের পেটে ছুরি মারতে এসেছে, ঠিক কথা, কারণ ওদের গোমর ফাঁস হয়ে গেলে, ওদের যদি এই মূর্খতা ফাঁস হয়ে যায় তো তাদের ইজ্জত থাকবে, ইজ্জত থাকবে না। মোট কথা এইভাবে তারা জাহেলদেরকে নেতা বানিয়ে নেয়, আর জাহেলদেরকে নেতা বানিয়ে নিয়ে তারা নিজেরা ভ্রষ্ট হয় আর অপরকেও ভ্রষ্ট করে, আলেমদেরকে তুলে নিয়ে, যেখানে আলেম থাকবে না সেখানে এই অবস্থা। বেশ, তাহলে আর একটা হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাগণ বসেছিলেন, অতঃপর তিনি আকাশের দিকে তাকালেন, অতঃপর বললেন হাজা আওয়ানুন ইখতালাসুল ইলমু মিনান নাস, এ হচ্ছে সময় এসেছে যে মানুষের কাছ থেকে ইলেম তুলে নেওয়া হবে, হাত্তা লা ইয়াকদিরু মিনহু আলা শাই, এমনকি তাদের ইলেমের কিছুই থাকবে না, এমন সময় আসবে যে ইলেম তুলে নেওয়া হবে, ইলেমের কিছুই থাকবে না। ফাকালা জিয়াদ ইবনু লাবিদ আল আনসারী, জিয়াদ ইবনু লাবিদ আনসারি সাহাবি বললেন কাইফা ইখতালাসু মিন্না, আমাদের কাছ থেকে ইলেম কিভাবে ছিনিয়ে নেওয়া হবে, ওয়াকাদ কারানাল কোরআনা ফাওয়াল্লাহি লা নাকরা আন্নাহু ওয়া লা নুকরি আন্নাহু নিসাআনা ওয়া আবনাআনা, আমরা পড়লাম কোরআন আর আল্লাহর কসম আমরা আমাদের ছেলেদেরকে আমাদের স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেব, এইভাবে পরস্পর পরস্পর শিখিয়ে যাবে, তাহলে ইলেম কিভাবে ছিনিয়ে নেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক জিয়াদ, ইন কুনতুলা আউদ্দুকা মিন ফুকাহাই আহলি মাদিনা, আমি তোমাকে তো আহলে মাদিনার ফকিহ মনে করতাম, মদিনাবাসী ফকিহ যতগুলো আছে তার মধ্যে একজন মনে করতাম, হাযিহি তাওরাত ওয়াল ইনজিল ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই যে এখনো ইহুদি নাসারার কাছে তাওরাত আছে না নেই, তাওরাত ইনজিল আছে না নেই, আছে, ফামাযা তুগনি আনহুম, তারা জাহেল আছে না আলেম আছে? তাওরাত ইনজিল থাকা সত্ত্বেও তারা জাহেল হয়ে গেছে, তাওরাত ইনজিলে পরিবর্তন ঘটিয়েছে, তাওরাত ইনজিলে আমল নেই, তেমনি মুসলমানদের অবস্থা হবে, মুসলমানদের অবস্থা কিভাবে হবে, তাদের কাছ থেকে ইলম ছিনিয়ে নেওয়া হবে। কোরআন থাকবে কিন্তু কোরআনের শিক্ষা থাকবে না, শিক্ষা থাকলে আমল থাকবে না, এইভাবে মানুষ জাহেল হয়ে যাবে, দিনী চর্চাকে দিনী জ্ঞানকে তারা পৃষ্ঠ পিছনে ছুড়ে ফেলবে। আর একটা হাদিসে আপনারা শুনেছেন, জানেন যে সাহাবীর একটা দল সফরে বের হল, ফাআসাবা রাজুলাম মিন্না হাজার, একটা লোকের মাথায় পাথরে আঘাত লাগল, ফাসাজ্জাহু ফি রাসে, ক্ষত হয়ে গেল, রাত্রে বেলায় সুম্মা ইহতালাম, স্বপ্নদোষ হয়ে গেল, ফাসআলা আসহাবা, সে তার সাথীদেরকে জিজ্ঞাসা করল, ফাকালা হাল তাজিদুন আলী রুখসাতান ফি তায়াম্মুম, তোমরা কি আমার জন্য তায়াম্মুম করার অনুমতি পাও, আমি গোসল করলে আমার মাথা ঘা আছে, ঘা পানি পড়লে কি হবে, ঘা বেড়ে যাবে, ক্ষতি হবে, তো আমি কি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? লোকেরা বলল, সাথীরা বলল, মা নাজিদুল্লাহ কা রুখসা, না না না, অনুমতি নেই, ওয়ান তা তাকদিরু আলাল মা, তুমি তো পানি ব্যবহার করতে পারবে, তুমি পানি ব্যবহার করার ক্ষমতা রাখো, অতএব পানি ব্যবহার করতে হবে। সুতরাং সে বেচারি ফাতাসালা ফামাত, গোসল করলো, মাথায় পানি দিল, ক্ষতে পানি পৌঁছে গিয়ে তার ঘা বেড়ে গিয়ে লোকটি মারা গেল। তারপরে ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখবিরা বিদালিক, নবী সাল্লামের কাছে যখন ফিরে এলাম তাকে বলা হল, তিনি কি বললেন, কাতালুহু কাতালাহুমুল্লাহ, ওরা ওকে ধ্বংস করেছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। বদ্দুয়া করলেন, বদ্দুয়া করলেন, আলা আসালু ইসলামী আলামু, যদি তারা জানত না জিজ্ঞাসা করেনি কেন, ফাইন্নামা শিফা উল আইসুয়াল, কারণ অজ্ঞানতা মূর্খতার ওষুধ হল জিজ্ঞাসা করা। কেন জিজ্ঞাসা করে নেয়নি, দেখলেন ফতোয়া ভুল দেওয়া হয়েছে, আর সেই ফতোয়া ভুল দেওয়ার পরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে ভুল ভুল হয়ে গেছে, হয়ে গেছে, না না কেন জিজ্ঞাসা করনি। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ফাস আলু আহলা জিকরি ইন কুনতুম লা তাআলাম, না জানলে আহলে জিকিরকে ওলামাকে জিজ্ঞেস করো। এ নয় যাকে তাকে জিজ্ঞেস করে দিলে, সামনে যে এলো জিজ্ঞেস করলে, মাথায় বড় পাগড়ি দেখে জিজ্ঞেস করলে, তাই না, তারপরে ভালো ভালো কথা বলছে তাকে, বড় বক্তা, হাসাতে পারে কানাতে পারে, তাকে ফতোয়া জিজ্ঞেস করলে, না এসব কথা আছে, বহু কথা আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে বলবো, সময় বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এই পর্যন্তই। আমরা আগামীতে দেখব যে সালাফে সালেহিনরা ফতোয়ার ব্যাপারে, বিনা ইলমে ফতোয়ার ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যাতে করে আমরা সতর্ক হতে পারি, বিনা ইলমে ফতোয়া দেব না, খবরদার না জেনে ফতোয়া দেব না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।